অসুখ খবরটা সঠিক কিনা, সঠিক না হতে পারে। ফাঁসের যদি খবর নিয়ে আসে একজন মুসলিম, আবার সে মুসলিম কিনা তাও সন্দেহ। কাফের যদি কোনো খবর নিয়ে আসে, সেই কাফের খবরে বিশ্বাস তো করাই যাবে না। ফাঁসের যদি খবর নিয়ে আসে তাহলে সেই খবরটাকে যাচাই বাছাই করে নাও। আন্তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, কারণ হতে পারে এমন যে অজ্ঞাতবশত অজ্ঞানবশত এমন এক সম্প্রদায়কে হামলা করে বসবে, পরে তোমরা তার জন্য লাঞ্ছিত হবে, লজ্জিত হবে। সুতরাং কি বললাম যে ফেতনার সময়ে আমরা বড় বড় আলেমদের কাছে পরামর্শ গ্রহণ করব। নম্বর তিন, যথাসম্ভব এই ফেতনা থেকে দূরে থাকব, ফেতনার কাছে যাব না। কোন কথার মাধ্যমে আমরা ফেতনার সহযোগিতা করব না, ফেতনার যে আগুন জ্বলছে সে আগুনে ইন্ধন যোগাবো না, কোন কর্মের মাধ্যমে আমরা সেই ফেতনাতে পেট্রোল দেবো না, আগুনে পেট্রোল ঢালবো না, কোন রকমের সমর্থন করব না, কিংবা ওই ফেতনার দিকে আহ্বান করব না, কিংবা যে কি হচ্ছে দেখি একবার গিয়ে আপনি চলে গেলেন সেখানে, সেখানে গেলে তো সংখ্যা বাড়বে তাই না, আর সংখ্যা বাড়াও একটা ক্ষতি। অনেকে বলে ভাই মেলাতে গেলে অসুবিধা কি, দেখতে যাবো, মেলাতে গেলে তাদের সংখ্যা বাড়বে, কোন মেলাতে গেলে কোন আপনার কাফেরদের মেলাতে গেলে কোন শিরকি মেলাতে গেলে তাদের সংখ্যা বাড়বে, যদি আপনার উদ্দেশ্য ভালোই হয়, কিন্তু তাদের সংখ্যা বাড়ানো তো উচিত না, তারা গর্বিত হবে। এই সংখ্যা বাড়ানোর জন্য আপনার যাওয়া উচিত নয়, সব সময় সেই ফেতনাতে অংশগ্রহণ করা থেকে দূরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ বিদ-দাজ্জালি ফালইয়ানা আনহু, যে দাজ্জালের কথা শুনবে সে খবরদার দাজ্জাল দেখেন কেমন, এই এক চোখ কানা হচ্ছে, হ্যাঁ তো দেখে আসে একবার কেমন, খবরদার দেখে আসার নিয়ত যাবেন না, কারণ যে যাবে সে আর ফিরে আসতে পারবে না। ফেতনার নাম শুনে দূরে থাকো, দেখার নাম করো যাবেন না, দূরে থাকো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা আইদিকুম ফিতানা, তোমাদের সামনে ফিতনা আসছে, কাফিরাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসছে, বুঝতে পারবে না, ফিতনার সময়ে ভালো মন্দ হক বাতিল বুঝতে পারবে না। ইসবিহুর রাজুলু ফীহিম ফীহা মুমিনা, সেই ফিতনাতে মানুষ সকালবেলাতে মুমিন থাকবে, ওয়াইনসি কাফেরা সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, এমন ফেতনা, সকালবেলায় মুমিন সন্ধ্যাবেলায় কাফের, ওয়াইনসি মুমিনা ওয়াইসবিহু কাফেরা, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে কিন্তু সকালবেলায় কাফের হয়ে যাবে। আল কাইদু ফিহা খায়রুম মিন আল কাইম, যে ফেতনাতে বসে থাকবে ওই অবস্থায় যে বসে থাকবে সে ওই ব্যক্তি থেকে ভালো যে দাঁড়িয়ে আছে, ভেবে দেখো কথাটা, যে বসে আছে সে ওই ব্যক্তি থেকে ভালো যে দাঁড়িয়ে আছে। ওয়াল কায়িমু ফীহা খায়রুম মিন আল মাশি, আর যে দাঁড়িয়ে আছে সে ওই ব্যক্তি থেকে ভালো যে চলাফেরা করছে। আল মাশি ফীহা খায়রুম মিন আস-সা'ই, আর যে চলাফেরা করছে পায়ে হেঁটে যাচ্ছে চলছে সে ওই ব্যক্তি থেকে ভালো যে ছোটাছুটি করছে চলছে, সব থেকে ভালো যে বসে থাকে। ফেতনার ব্যাপারে খবরদার কোন প্রকারের সহযোগিতা করবে না। সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি কি আদেশ করছেন? তারা কুনু আহলা সাবিউতিকুম, তোমরা তোমাদের ঘরে চট হয়ে যাও, কিংবা উটের পিঠে বসার জন্য কিছু ওই যে চট জাতীয় জিনিস দেওয়া হয় গদি, তোমরা ওই পালান বা ওই জিনপোষ জাতীয় কিছু হয়ে যাও, তার মানে ঘরের ভিতরে তোমরা ওই কার্পেট হয়ে যাও, ঘরের ভিতরে বসে দেখো, খবরদার উঁকি ঝুঁকি মেলে দেখো না, ছাদ থেকে দেখো না, জানলা দিকে দরজা দিয়ে একবার দেখি, খবরদার দেখো না, ঘরের ভিতরে বসে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইন্না বাইনা ইসসাআতি ফিতানা কাতাই লাইলুল মুজলিম ইসবিহু রাজুল ফীহা মুমিনা ওয়ায়ুসি কাফিরা ওয়ায়ুসি মুমিনা ওয়াইসবিহু কাফিরা আল কাইদু ফীহা খায়রুম মিন আল কাইম ওয়াল কাইমু ফীহা খায়রুম মিন আল মাশি ওয়াল মাশি ফীহা খায়রুম মিন আস-সা'ই। পূর্বের হাদিসের মতই কিন্তু শেষে আল্লাহ রাসূল বলছেন ফাকাসিরু তিসিয়াকুম, আমরা কি করব হুজুর? বললেন তোমরা তোমাদের তীর ধনুক নষ্ট করে দাও, ধনুককে ভেঙে দাও, ওয়াকাতিউ আওজারাকুম, ওই ধনুকে যে তারটাকে কেটে ফেলো, তোমাদের তরবারিগুলোকে পাথরের মেরে কি করে ভেঙে ফেলো। তার মানে কি? খবরদার তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে ওই ফিতনাতে যোগ দিও না, কারণ জানো না যে কোন দল হকপথে আছে। যদি কেউ ঘরের ভিতরে তোমাকে মারতে আসে, এখন আপনি গেলেন না বাইরে, কিন্তু বাইরে থেকে একজন এসে আপনাকে মারতে আসছে, তখন আপনি কি করবেন বলুন? অন্য হাদিসে আছে যে নিজেকে বাঁচাতে গিয়ে, নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে, নিজের মাল সম্পদকে বাঁচাতে গিয়ে মারা যায়, সে কে? সে শুনি, তাই না? আর আত্মরক্ষা করা যায়, জানো ফরজ, কিন্তু এখানে বলা হচ্ছে ফেতনার সময়ে যখন তোমাকে ফেতনার লোক এসে তোমাকে মারতে চায়, তখন তুমি কি করো? কোন হাবিলকে খুন করা হয়েছিল, কে খুন করেছিল? কাবিল। কি বলেছিল? তুই যদি আমাকে খুন করার জন্য হাত বাড়ো, আমি খুন করার জন্য তোমার প্রতি হাত বাড়ো না। আমি চাই যে তুমি আমার গুনাহ নিয়ে, তোমার গুনাহ নিয়ে জাহান্নামবাসী হও, কিন্তু আমি কি হব? জাহান্নামবাসী। হাবিল মতো হও, যদি তোমাকে খুন করতে আসে খুন হয়ে যাও, তবুও ফেতনাতে অংশগ্রহণ করো না। আবু হুরায়রা বলছেন হাদিস তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আইন, আবু হুরায়রা অনেক হাদিস মুখস্থ করেছেন, কিন্তু দুটো পাত্র ছিল, তার মধ্যে একটা পাত্রে ফিতনার হাদিস ছিল। উনি বলছেন আমি একটা পাত্র তোমাদের মাঝে বাসাত্ব প্রচার করে দিয়েছি, বলে দিয়েছি, আর একটা পাত্র যদি আমি প্রচার করতে যাই তাহলে আমার এই গলা কাটা যাবে। বুঝতে পারলাম কথাটা? তার মানে বোঝা গেল ফেতনার সময়ে এমন কথা বলবেন না যে কথা বললে ফেতনার আগুন আরো বেড়ে উঠছে। আবহাওয়ার হাতে বর্ণনা করেন, অবশ্য মরণের সময়ে গোনার ভয়ে বর্ণনা করে দিচ্ছে। ঠিক আছে, বলবেন হুজুর এখন যদি আমাদের সরকার অন্যায় করে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রাষ্ট্র নেতার আনুগত্য করার কথা বললেন, তো রাষ্ট্র নেতার আনুগত্য যদি সে যদি ভুল পথে থাকে, খারাপ পথে থাকে, তাহলে আমি কি করবো? তাহলে আমরা কি, আমাদের করণীয় কি আছে, কি করা উচিত তখন? যদি কারো রাষ্ট্র নেতাকে কিছু বলার থাকে তাহলে বিক্ষোভ মিছিলের মাধ্যমে নয়।